السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله به وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين، ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه، ويحذركم الله نفسه، وإلى الله المصير. وقال تعالى في آية آخر: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرة أموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره، والله لا يهدي القوم الفاسقين. وقال تعالى في آية آخر: ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني، وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين، وكفى بربك هاديا ونصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال: لا تصاحب إلا مؤمنا، ولا يأكل طعامك إلا تقي. وقال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا تدخل الجنة حتى تؤمنوا، ولا تؤمنوا حتى تحابوا، أو كما قال عليه الصلاة والسلام. محترم المقام، معزز সম্মানিত বুজুর্গ মুসলিমানিকরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মুসলিম হওয়ার নিসবতে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলিমদের জন্য পৃথিবীর শুরু থেকেই একটা বৈরী পরিবেশ ছিল, এটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যতদিন না কেয়ামত সংঘটিত হবে ততদিন পর্যন্ত মুসলিমদের জন্য একটা বৈরী পরিবেশ থাকবে। অবস্থা বেগতিক হইতে হইতে এই পর্যায়ে চলে যাবে, রাসূলুল্লাহ বলছেন, বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা আলিল ওয়া, যে অবস্থা এতটা বেগতিক হয়ে যাবে সমাজের দেশের অবস্থানের, যে ইসলাম মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে, এটাকে কেউ চিনবে না। এটা যেমন আসছিল অপরিচিতের ভেষে, চলেও যাবে এরকম অপরিচিতের ভেষে। ইসলাম যখন আসছিল তখন ইসলামকে কেউ চিনত না, ইসলামকে দেখে সবাই মজাক করছে, ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, উপহাস করছে। ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে পরিচিত করাইছেন, যাদেরকে দিয়ে পরিচিত করাইছেন তাদের জন্য ওই সময় সুসংবাদ ছিল। আর রাসূলুল্লাহ বলে গেছেন কিয়ামত পর্যন্ত মুষ্টিময় কিছু লোকজন থাকবে যাদের উপর আল্লাহ তাআলার নুসরত হইতে থাকবে, এদের জন্য সুসংবাদ হবে, এরা মানুষের কাছে ইসলামকে পরিচিত করে তুলবে, একটা অপরিচিত বিষয়কে মানুষের কাছে পরিচয় করায় দিবে যে তোমরা যা খুঁজতেছো তা হল এই। আল্লাহ তাআলা সাধারণ মানুষের কথা বাদ দিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে পর্যন্ত এই বিষয়ে সান্ত্বনা দিচ্ছেন। গত জুমার ধারাবাহিক আলোচনা থেকে আজকে আলোচনা করব, কয়েক জুমা যাবৎ যারা আছেন তারা জানেন আমরা সিরাতের উপর আলোচনা করতেছি। নবীদের অবস্থা হয়ে যাবে এরকম, وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران محجورا, রাসূলরা পর্যন্ত বলবেন ইয়া আল্লাহ আমার এই কওমরা তো এই কোরআনকে পরিত্যাজ্য বিষয় হিসাবে বানায় ফেলছে, কোরআন এটা গ্রহণ করার বিষয় হিসাবে এটা রাখে নাই, এ কোরআন এরা শুধু ত্যায় এটা ত্যাগ করার বিষয়বস্তু হিসাবে এরা ঘোষণা করছেন। সূরা ফুরকান 27 নম্বর আয়াত থেকে নিয়ে 31 নম্বর আয়াত পর্যন্ত গত জুমায় প্রথম আয়াতের আলোচনা করছিলাম, আজকে সূরা ফুরকানের শেষ আয়াত আলোচনা সহ নতুন একটা আয়াত সূরা তাওবা থেকে, সূরা তাওবার 24 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করছি। সূরা তাওবার 24 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে সূরা তাওবার 25 নম্বর আয়াত পর্যন্ত যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন এর কিছু আলোচনা করব। কোরআন শরীফ বুঝতে হইলে গত জুমায় যেমন সূরা ফুরকানের আলোচনা করতে গিয়ে এই আলোচনার শানে নজুলটা আনছিলাম, প্রত্যেকটা আয়াতের এরকম শানে নজুল যদি বুঝেন তাইলে এর মজাটাও আলাদা লাগবে, যে এটা কোন প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছিল, এই সূরার এই আয়াতটা কোন প্রেক্ষিতে আসছে, এই বিষয়টা যদি জানা থাকে তাহলে আরো। আর কোরআন তো এটা বাস্তবতার নিরিখে সর্ব অবস্থায় সর্বসময়ে সর্বকালের জন্য জীবন্ত একটা কিতাব, কারণ এই কোরআন আমরা বই হিসাবে দেখি, কিতাব হিসাবে দেখি, কিন্তু এই কিতাবের লেখাগুলি কার? এগুলি সরাসরি আল্লাহ তাআলার কথা। তো আল্লাহ তাআলা তো কোরআন কথা বলবেন বিষয়টা এমন না, আপনি যদি এখন কোরআন পড়েন তো আপনার মনে হবে আল্লাহ তাআলা আমার সাথে এখন কথা বলতেছেন, আল্লাহু আকবার, এটা কোরআনের একটা মুজিজা। আপনি কোরআন পড়বেন তো মনে হবে আল্লাহ তাআলা আপনার সাথে আপনার অবস্থা দেখে আমার অবস্থা দেখে আমার সাথে কথা বলতেছেন। আজ থেকে 1400 বছর আগে মানুষ এখন যে সমস্ত জিনিস নিয়ে আলাপালাপি করে, বিজ্ঞানের অগ্রগতি হইতে হইতে মানুষ তাদের দেশ পর্যন্ত পৌঁছছে, আরো কয়েকটা গ্রহ মাত্র বের করছে, এগুলি তো 2-3 বছর হইলো মানুষ আনাচে কানাচে আলোচনা করে। আরো বহু বহু তত্ত্ব আল্লাহ তাআলা 1400 বছর আগে নবী আলাইহিসসালাতুয়াসসালামকে জানাই দিতেন, আল্লাহু আকবার। জানা নবী আলাইহিসসালাতুয়াসসালাম বলছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আল্লাহ তাআলা সংগঠিত করবেন তা আমারে জানাই দিচ্ছে। আল্লাহু আকবার। যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জানাই দিয়েছেন কি হবে, অনেক অনেক ঘটনা আল্লাহ তাআলা তারে জানাইছেন, এই হবে, এই হবে, এই হবে, এই হবে। ওই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত কওমের অবস্থা দেখে দেখে মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যেতেন, পেরেশানির মধ্যে পড়ে যেতেন, নিজের নিজে খুব একাকিত্বের মধ্যে ফালায় দিতেন। তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। এই ফরিয়াদের একটা কথা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করাইতেছেন, وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القران مهجورا। আল্লাহর কাছে বলতেছেন, ইয়া আল্লাহ, আমার কওম তো এই কোরআনকে পরিত্যাজ্য বিষয় হিসেবে গ্রহণ করছেন। তো আল্লাহ তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিতেছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অবস্থা দেখা, গত জমায় যারা ছিলেন, প্রথম থেকে আলোচনা তো মানে প্রথম থেকে আনা সম্ভব নয়, এই জন্য ভূমিকার মধ্যে পাঁচ মিনিট গত জমার আলোচনাগুলি করি, এরপরে আমরা নতুন আলোচনা শুরু করি। আজকেও বিষয়বস্তু একই থাকবে, বন্ধু হিসাবে আমরা কাকে গ্রহণ করব, কাকে পরিত্যাগ করব। আমাদের আজকের জমাত বিষয়বস্তু হইল বন্ধু হিসাবে কাকে গ্রহণ করব, কাকে বর্জন করব। গত জমায় এই আলোচনাই করছিলাম, আজকের বিষয়বস্তু একই, এবং এই বন্ধু হিসাবে কাকে গ্রহণ করব, কাকে বর্জন করব, এটা নিব আমরা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী থেকে। আর আমরা বিশ্বাস করি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যে জীবনীটা, এটা তার দ্বারা পরিচালিত হয় না, এটা পরিচালিত করছেন কে? আল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যা কথা বলতেন তিনি তিনাকে দিয়ে আল্লাহ তাআলা বলাইতেছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, হাওয়া বলা মনের ইচ্ছা, তার মনের মধ্যে যা যা তো তা তিনি বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু বলতেন সবকিছু কার পক্ষ থেকে বলতেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতেন, আল্লাহ তাআলার ইচ্ছা মানসে অনুযায়ী যিনি চলতেন তিনি বলতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আমার এই কওম তো আমাকে পরিত্যাজ্য করে ফেলেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, এমনি ভাবে আমি শুধু আপনি নয়, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে সিলসিলা আপনি পর্যন্ত আমি জারি রাখছি, প্রত্যেক নবীর জন্যই আমি এরকম দুশ্মন বানায় রাখছিলাম। লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, প্রত্যেক নবীর জন্য দুশ্মন ছিল, প্রত্যেক নবীর জন্য যদি দুশ্মন থাকে থাকে তো আমি আপনি তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সামান্যতম অনুসারী মাত্র। আপনারা কি মনে করেন আমাদের জন্য পরীক্ষা হবে না? হ্যাঁ, অনেক পরীক্ষা হবে, অনেক পরীক্ষা হবে। পরীক্ষা হইতে হইতে মনে করেন ঘরের দরওয়াজায় পরীক্ষা আসবে, ঘরের দরওয়াজায়। আজকে মিরপুরে বসে আছেন তো মিরপুরের দরওয়াজায় পরীক্ষা আসছে, পরীক্ষার মধ্যে পাশ করবেন না ফেল করবেন এটা প্রত্যেকের মনকে জিজ্ঞেস করেন। আমার ঘরের দরওয়াজায় এখন নর্তকীদেরকে দিয়ে নাচাইতেছে, ঠিক না? এদের পরিচয় হইতেছে এরা মুসলমান। ইন্ডিয়া থেকে বাপ্পি লাহিড়ি আর নওজোয়ান উলঙ্গ মেয়েদেরকে স্টেডিয়ামে এনে নাচাবে, এটা কি মনে করেন আমাদের জন্য পরীক্ষা নয়? এটা পরীক্ষা। এরা ইসলামের দুশ্মন, সমাজের দুশ্মন, এই কথাটা পরিচয় করা যাওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন এখানে, ঠিক না? নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে এরকম পরীক্ষা আসতেন, পরীক্ষার সামনে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবীর এত আর অন্য কারো কাছে সাহায্য চাইতেন না, সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাদেরকে এরকম বলতেছেন, আপনার জন্য শুধু দুশ্মন বানাই নেই, প্রত্যেক নবীর জন্যই দুশ্মন বানাইছিলাম, আর এই দুশ্মনের মোকাবিলার জন্য ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসিরা, আর এই দুশ্মনের মোকাবিলার জন্য দুনিয়ার কোনো সাহায্য নয়, দুনিয়ার কোনো সহযোগিতা নয়, সমাজের কোনো সাহায্য নয়, সমাজের কোনো সহযোগিতা নয়। হাদি এবং নুসরত, আপনাকে পথ দেখাবেন কে? নুসরত করবেন কে? আল্লাহ। আমরা তো নবী আলাইহিস সালামের উত্তর শরীর। আমরা যদি বিশ্বাস করে থাকি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বান করতে হবে তার কাছ থেকেই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আর রাসূলের মাঝ থেকেই আমাদেরকে আদর্শ নিতে হবে। নবী আলাইহিস সালামের জন্য শুধু এক জায়গায় নয়, জায়গায় জায়গায় জায়গায় জায়গায় এরকম পরীক্ষা আসছে, আর পরীক্ষার সম্মুখীন হয়ে হয়ে তিনি আল্লাহ তাআলার কাছে, তার নৈকট্যের পরীক্ষা নয়। নবী আলাইহিস সালাম বলতো, আপনারা আমার আলোচনাগুলি যারা সবসময় শোনেন, এটা আমি অনেকবার বলছি, নবী আলাইহিস সালামগণ এবং আমাদের মধ্যে পার্থক্য হইল, তিনারা ছিলেন আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত, নবী আলাইহিস সালামগণ ছিলেন আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত, তাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করার কোনো দরকার ছিল না, নাকি দরকার ছিল? যেহেতু তিনারা আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত ছিলেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়া এই জিনিসটা বুঝাইতে হবে, পাশ করে যায় আল্লাহ, আমরাও আপনার কাজের উপযুক্ত, আমাদেরকে দিয়ে কিছু কাজ করান, ঠিক ঠিক না? আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করে পাঠান নাই, আমাদের জন্য একটা আম ঘোষণা হলো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমরা যদি চেষ্টা করো আল্লাহ তাআলার জন্য, তো আল্লাহ তাআলা তোমাদের সামনে হেদায়েতের রাস্তা খুলে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম, তাকে আমি হেদায়েতের পথ খুলে দিব, সুবুলানা, যাতে করে সে আমার পর্যন্ত পৌঁছে যায়। তো আমাকে আপনাকে এরকম পরীক্ষা দিয়া দিয়া আল্লাহ তাআলার কাছে এই কথা প্রমাণ করতে হবে যে আমরা কাজের উপযুক্ত। আমরা কিসের উপযুক্ত? কাজের উপযুক্ত। এই উপযুক্ততা প্রমাণ করার জন্য নিজের দিলকে একবার জিজ্ঞেস করেন, আমার আপনার সামনে যদি এই পরীক্ষা আসে, আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কানা আবাওয়াকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. آية نازل হইছে رسول الله صلى الله عليه وسلم যখন মক্কা থেকে মদিনায় হিজরতের ইচ্ছা করছেন, তখন আল্লাহ তাআলা থেকে হিজরতের নির্দেশ হয়ে গেছে। তখন ওই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু লোক হিজরত করতে অস্বীকার করছেন, যেন আমরা হিজরত করব না। তো আল্লাহ তাআলার কাছ থেকে এই আয়াত আসছেন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের কাছে তোমাদের মাতা পিতা যদি এরকম হয়ে যায়, ওয়াবনাউকুম, তোমাদের ছেলে মেয়েগুলি যদি এমন হয়ে যায়, ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাই ভ্রাতৃত্বের বন্ধন যদি তোমাদের কাছে এত মজবুত হয়ে যায়, ওয়া আযওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের মহব্বত যদি তোমাদের কাছে এত প্রিয় হয়ে যায়, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয়তার বন্ধন যদি এত মজবুত হয়ে যায়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমাদের মাল ও সম্পদ, যে সম্পদগুলি তোমরা কামাই করছো, এই সম্পদগুলির ভালোবাসা যদি তোমাদের কাছে এত প্রিয় হয়ে যায়, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর যে ব্যবসার মধ্যে তুমি লাগা অবস্থায় আছো, চলমান অবস্থায় আছো, এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ভয় হয়ে যায়, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যেই ঘর তুমি বসবাস করতেছ, যাকে তুমি পছন্দ করতেছ, সেটা তোমার কাছে এত প্রিয় হয়ে যায়, কেমন? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহ, যেই প্রিয় হওয়াটা তো তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কাছ থেকে আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে তাদের ভালোবাসাটা তোমার কাছে বেশি হয়ে যায়, ওয়াজিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে না, তোমার কাছে কঠিন হয়ে যায় তাদের ভালোবাসা থেকে, তোমার ছেলে মেয়ে, তোমার বউ, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয়তার বন্ধন, তোমার মাল দৌলত যা তুমি কামাই করছ, তোমার ব্যবসা বাণিজ্য যা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাওয়ার ভয় করো, তোমার ঘর বাড়ি যাকে তুমি খুব বেশি পছন্দ করো, এগুলি যদি তোমার কাছে এতটা বেশি প্রিয় হয়ে যায় যে এই প্রিয়টা তোমার কাছে হওয়া দরকার ছিল কে, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, তার থেকে যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ, তোমরা অপেক্ষা করো নির্ধারিত একটা সময়ের, যে সময়টা কার কাছ থেকে আসবে, আল্লাহ তাআলার কাছ থেকে আসবে। সার শুধু আয়াতের অর্থগুলি করতেছি, তাফসীর এবং সার নজুলটা আরো পরে আসতেছি। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা বলতেছেন ফাসিক যারা হয়ে যায় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, আল্লাহ তাআলা অনেক জায়গায় তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়া ইয়াউমা হুনাইন, বিশেষ করে হুনাইনের দিনে, হুনাইন একটা যুদ্ধ হয়েছিল মুসলমানদের সাথে কাফেরদের, ওই দিনে আল্লাহ তাআলা সহযোগিতা করেছিল। ইজ আজাবাতকুম কাসারাতুকুম, মুসলমানরা ওই যুদ্ধের মধ্যে অনেক সৈন্য সংখ্যা বেশি ছিল, আল্লাহ তাআলা বলতেছেন যে এমন একটা দিনে তোমাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করছেন যেই দিনের মধ্যে তোমরা তোমাদের সংখ্যাধিক্যের উপর খুব বেশি এরকম গৌরবান্বিত ছিলে, নিজেদের উপর নিজেরা খুব বেশি এরকম ইতমিনান ছিলে। ফালাম তুগনি আনকুম শা, সেদিন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসে নাই। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহওয়াত, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গেছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, পরিশেষ অবস্থা এত বেগতিক হয়ে গেল যে তোমরা এরকম পৃষ্ঠ প্রদর্শন করে পালায়ন করতে শুরু করলে। এই দুইটা আয়াতের আলোচনা আজকে করব, এবং এই দুইটা আয়াত আমাদের জীবনের সাথে যদি মেলায় নিতে পারি তাহলে অনেক বিষয় এখানেই সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কাছে সব কিছুর থেকে প্রিয় হবে কোরআনের জায়গায় জায়গায়। আল্লাহ তাআলা মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এদের সাথে সম্পর্ক ঠিক রাখার ব্যাপারে কোরআনের অনেক জায়গায় তাকিদ স্বরূপ আয়াত আল্লাহ তাআলা পাঠাইছেন, গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা আয়াত পাঠাইছেন। কিন্তু সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে এসে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের এই পুরা সমাজ ব্যবস্থার জন্য আমার এই কোরআনের মধ্যে, আমার এই আয়াতগুলির মধ্যে তোমাদেরকে যে সম্পর্কের কথা বলা হইল, সম্পর্ক ঠিক রাখার আদেশ করা হইল, আত্মীয়তার বন্ধন সুন্দর রাখার কথা হইল, এই বন্ধনটা যেন তোমাদের কাছে আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল থেকে বেশি প্রিয় না হয়ে যায়। তোমাদের সাথে তাদের মহব্বত ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের সীমা ততটুকু থাকে যতটুকু আল্লাহ তাআলা নির্দেশ করছেন। তাদের সাথে তোমাদের বন্ধন ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের সাথে তোমার সম্পর্ক ঠিক থাকে। যদি এর বাইরে চলে যায় তাহলে ঠিক থাকবে, ঠিক থাকবে না। যদি তারা বাপও হয়, তারা এরকম প্রিয় হয়, পরিবার পরিজনও হয়, আর ব্যবসা বাণিজ্যের কথা আল্লাহ তাআলা বলছেন, মানুষ ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদ কামায়, সম্পদ কামাইতে কামাইতে অবস্থা এমন হয়ে যায় যে সে মনে করে সম্পদগুলি তার কামাই দ্বারাই আসছে, তার কামাই দ্বারাই আসছে। সম্পদের হেফাজতের কথা আল্লাহ তাআলা অনেক জায়গায় আনছে, সম্পদ হেফাজত করতে হবে, হেফাজত করতে গিয়ে তার প্রতি মহব্বতটা যেন এই পর্যায়ে চলে না আসে যেই পর্যায়ে মহব্বতটা রাখা দরকার কার সাথে, আল্লাহ নির্দেশ হয়েছে সেগুলি ছেড়ে দিতে হবে। হিজরতের নির্দেশ আসছে, সম্পদের মহব্বত ধরে রাখলে বোঝা যাবে হিজরত হলো কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা থেকে এই সম্পদের মহব্বত বেশি হয়ে গেছে। অনেক সুন্দর একটা ফ্ল্যাট কিনছে, দামি একটা বাড়ি বানাইছে ঢাকা শহরে, হিজরতের নির্দেশ চলে আসছে। বলে হিজরতের অধ্যায় তো এখন মুসলমানরা ভুলেই গেছে। হিজরতের আলোচনা করলে এখন মানুষ যারা সবসময় আলোচনা শুনে অভ্যস্ত তারাও মনে করবে যে আসলে এই আলোচনাগুলি বেখাপ্পা লাগতেছে, এই আলোচনাগুলি বেখাপ্পা মনে হইতেছে। মানুষ হিজরত করে ছেড়ে দিতে এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসা বন্ধ হয়ে গেছে, ঠিক না? এখন হিজরত করার পথে আমাদের সীমান্ত গুলি আমাদেরকে বাধা দিয়ে রাখছে, এই জন্য সীমান্তের ওই পারে আমাদের মা বোনদেরকে কাফের মুশরিকরা ধর্ষণ করে, এদেরকে আবু গারিব কারাগার সহ বিভিন্ন কারাগারে উলঙ্গ করে, এদের উপর অত্যাচার করে, আমরা সীমান্তকে বাধা মনে করে আমাদের ভাইদের নুসরতের জন্য আমরা আগাই না, ঠিক না? মুসলমানদের কোন সীমান্তই ছিল না, সীমান্ত ছিল সারা দুনিয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের সীমানা বানায় দিয়েছিলেন, সারা দুনিয়াকে আল্লাহ তাআলা মুসলমানদের করায়ত্ত করে দিয়েছিলেন এক ঘোষণা দ্বারা। রাসূলুল্লাহ একা মানুষ ছিলেন মদিনার সাফা পাহাড়ে দাঁড়ায় বল, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদা তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু বিহাল আজম আবি জিজিয়া, আল্লাহ বলেন ওয়া হুম সাগিরুন, তোমরা যদি একটা কথার উপর অটল থাকতে পারো এই জমিনের সব বিধিমানা চলবে কার আইন অনুযায়ী? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদানিয়াতের এই সাক্ষ্য যদি তোমরা দিতে পারো এই জমিনের সমস্ত চিত্র চলবে একমাত্র আল্লাহর মানচিত্র অনুযায়ী। কার মানচিত্র অনুযায়ী? তামলিকুনা বিহাল আরব, পাহাড়ের পাদদেশে মানুষগুলি মক্কার বড় বড় লিডাররা দাঁড়ানো পাহাড়ের উপরে দাঁড়ায় এক একটা লোক ঘোষণা দিতেছেন একটা কথা শুধু তোমরা মেনে নিবা, একটা কথা, যদি একটা কথা মেনে নাও হিজরতের নির্দেশ হয়ে যাবে, বাংলাদেশ থেকে সুদূর আফ্রিকা তোমার এক ভাইকে কাফেররা নির্যাতন করে দিচ্ছে, এই সীমান্ত আমাদেরকে বাধা দিয়ে রাখবে না, ঠিক না? এখন তো সীমান্তের বাধা দিয়ে এরকম হিজরতের পথকে আমাদের কাছ থেকে বন্ধ করে দিছে কাফের মুশরিকরা, খুব সূক্ষ্ম জাল ছেলে, ঠিক না? খুব সূক্ষ্ম ভাবে এই যারা না করবে। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া জিহাদিন, আজকে গিয়া তাফসীর খুলে দেখেন, এই জিহাদের দ্বারা সরাসরি সশস্ত্র লড়াইও হইতে পারে অথবা ওয়া জিহাদিন ফি সাবিলি বলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলতেছেন তোমাদের কাছে এই সব কিছু ছাড়া, তোমাদের কাছে সব কিছু ত্যাগ করা, যদি এতটা মহব্বতের না হয়ে যায় যে তোমরা মদিনাতে হিজরত করে চলে যাবে, কোথায় হিজরত করে চলে যাবে? মদিনায় হিজরত করে চলে যাবে, এটা যদি তোমাদের কাছে প্রিয় না হয়, তোমাদের কাছে যদি প্রিয় হয় মক্কারে বাড়িঘর, মক্কারে ব্যবসা বাণিজ্য, মক্কারে চলমান ব্যবসা বাণিজ্য যার সাথে তোমরা জড়িত, আমার 1 কোটি টাকা মাঠে ছড়ানো, এই অবস্থায় আমি কি করে আল্লাহর কথা বলি? আমার তো পিছনে ভয় আছে, আমার অনেক ব্যবসা বাণিজ্য এই সমাজের বিভিন্ন মানুষের সাথে জড়ানো, এই অবস্থায় যদি আমি হিজরতের কথা বলি তাইলে তো আমি পুরা চলমান ব্যবসা বাণিজ্য হয়ে যাবে, অনেক মাল সম্পদ কষ্ট করে কামাই করছি, জমা করছি অনেক, আমওয়াল অনেক তারা তুমুহা, আল্লাহ তাআলা বলতেছেন, আর সুন্দর কথা তো হলো কার? আল্লাহ, আল্লাহ তাআলা খুব সুন্দর করে করে বলতেছেন, কেমন যেন মনে হয় যে আমার পুরা বাস্তব জীবনের সাথে সিনারিটাকে মিল রেখে আল্লাহ তাআলা বলতেছেন স্ত্রী এত মহব্বত করো, এই মহব্বতের স্ত্রীটা ফালায়া তোমাকে চলে যেতে হবে জিহাদের ময়দানে। কিসের ময়দানে? তুমি এক স্ত্রীকে ত্যাগ করবে, এই জমিনের হাজারো মুমিনরা তাদের স্ত্রী পরিজন পরিবার নিয়ে এরকম শান্তিতে বসবাস করবে। তোমার কাছে যদি এই জিনিসটা বেশি প্রিয় না হয়, প্রিয় হয়ে যায় তোমার কাছে, তুমি তোমার স্ত্রী নিয়ে এরকম আনন্দে বুক বিলাস করবে, তুমি তোমার এক আব্বাকে ছেড়ে চলে যাবে জিহাদের ময়দানে, এটা যদি তোমার কাছে প্রিয় না হয়, তোমার কাছে প্রিয় শুধু তোমার আব্বাকে নিয়ে থাকবে, আত্মীয়তার বন্ধন তুমি ছিন্ন করতে পারবে না, এটা তোমার কাছে এত কঠিন, এই বন্ধন তুমি ছিন্ন করতে পারবে না, ওই বন্ধনের জন্য যে আল্লাহ তাআলা এই পুরা জমিনকে আল্লাহর সীমান্তের রেখা অনুযায়ী চালাবেন, ওর জন্য তুমি কিছু ত্যাগ করবে, তোমার বন্ধনটাকে তুমি ছেড়ে দেবে, এটা তোমার কাছে বেশি প্রিয় না হয়, আল্লাহ তাআলা বলতেছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ, আল্লাহ তাআলার একটা গজব আসবেন ওটার জন্য অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়, মদিনায় গিয়ে অল্প কিছুদিন থাকলেন, থাইকা আবার মক্কায় আসলেন, চলে গেছিলেন সব কিছু ফালায়া, আসলেন বীর বেশে মক্কার যেই জমিনগুলি ফালায়া গেছিলেন এই জমিনগুলির কর্তৃত্ব আল্লাহ তাআলা আবার তাদের হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই ব্যবসা বাণিজ্য চলমান অবস্থায় ফালায়া গেছিলেন ওগুলি আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিয়েছেন। শুধু ফিরাইয়াই দেয় নাই, ফিরাইয়াই দেয় নাই, রাসূলুল্লাহ যখন মক্কাতে ঢুকতেছিলেন আল্লাহু আকবার, ইতিহাসের কিতাবগুলি দেখলে খুঁজলে পাওয়া যায় যে রাসূলুল্লাহর একটা আঙ্গুলের ইশারা অপেক্ষা করতেছিল। সাহাবায়ে কেরাম তার দিকে বারবার তাকাইতেছিলেন যে শুধু একটু ইশারা করবেন আঙ্গুল দিয়ে, এই মক্কার জমিন যেখানে আমরা বসবাসের জন্য থাকতে পারি নাই এই পুরা মক্কার জমিন রক্তে ভাসা যাবে, একটা আঙ্গুল ইশারার জন্য অপেক্ষা করতেছিলেন। রাসূলুল্লাহ মক্কাতে আয়েশা ঘোষণা দিলেন যে আমি তোমাদের সাথে ওই আচরণটাই করলাম যেই আচরণটা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভাইদের সাথে করেছিলেন। লা তাসরিম আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন দুশমন ছিল আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারা মুক্ত, ঘর দরজা বন্ধ করে নিজের ঘরে লোকা থাকবে তারাও মুক্ত, কাবাগরের গিলাফের নিচে যারা চলে আসবেন তারাও মুক্ত, মুসলমান যারা হয়ে যাবেন তারা তো মুক্ত। কিছু কিছু লোক তার ওই ঘোষণা শুনে ছদ্মাবরণে রাসূলুল্লাহর হাতে বায়াত দিচ্ছেন কিন্তু ভিতরে কুফুরি রয়ে গেছে, ভিতরে কি রয়ে গেছে কুফুরি। অনেকগুলি মানুষ এই মানুষগুলির মধ্যে অন্যতম ছিলেন এই ইবনে উসমান নামে এক লোক ছিলেন, সাইবার ইবনে উসমান, মুসলমান হইছে কিন্তু ভিতরে ভিতরে কুফরি। মক্কা বিজয়ের দিন আরো অনেকের সাথে রাসূলুল্লাহর হাতে বায়াত দিতেন কিন্তু ভিতরে কুফরিপনা ছিল। রাসূলুল্লাহর মক্কা বিজয়ের ঘোষণা শুনে ওদিকে তায়েফ সহ বিভিন্ন আশপাশের বিভিন্ন গোত্রগুলি বিত্তে করে বসল, এমনই বিত্তে করল যে তারা মালিক ইবনে আউফের নেতৃত্বে বিশাল বড় এক বাহিনী গঠন করে ফেলল তায়েফ সহ তার আশপাশের এলাকাগুলিকে কেন্দ্র করে। মালিক ইবনে আউফের নেতৃত্বে তারা দুইটা ঘটনা পাওয়া যায়, 4,000 থেকে 24,000, 4,000 থেকে 28,000 লোকের বিশাল বড় এক বাহিনী করতেন, এর মধ্যে পার্থক্য করছেন এইভাবে 4,000 সশস্ত্র যোদ্ধা ছিল আর বাকিরা যুদ্ধের পলায়ন থেকে যেন কেউ পলাইতে না পারে এই জন্য মালিক ইবনে আউফ একটা চালাকি করছেন। মালিক ইবনে আউফ পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ আকবার। ওই সময়ের অবস্থা ছিল তার এমন, সে সবাই জোরো করছে সাথে সাথে পরিবার পরিজনদেরকে নিয়ে নিছে কেউ যেন যুদ্ধের ময়দান থেকে পালাইতে না পারে, পালাইলে তো তার পরিবার পরিজন যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে, সাথে করে ঘরের যে সমস্ত আসবাবপত্র আছে ভেড়া বকরি দম্বা খাসি উট এই সবগুলিও নিয়ে নিছেন। বিশাল বড় এক বাহিনী করে হুনাইনের মাঝখানে আসছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন এই খবর পাইছেন তো সাহাবায়ে কেরামের বিশাল বড় এক দিয়েছেন। এই জামাতের ব্যাপারে বলা হয় যে মুসলমানদের যুদ্ধের সময়ের ওই সময়ের সবচেয়ে বিশাল বড় বাহিনী হুনাইনের যুদ্ধে মুসলমানদের শুধু সশস্ত্র যোদ্ধাই ছিল 14,000। আল্লাহু আকবার। এই 14,000-এর বিশাল বড় বাহিনী আর রাসূলুল্লাহ হুনাইনের ময়দানে গেছেন। হুনাইনের ময়দানে যাওয়ার পরে যুদ্ধের অবস্থা সম্মুখীন, যুদ্ধ হবে হবে অবস্থা, মুসলমানদের এই সংখ্যাধিক্য দেখে মুসলমানদের মনের ভিতরে এরকম কিছুটা ফখর চলে আসছে, অহংকার চলে আসছে তাদের ভিতরে, এরকম কিছুটা গর্ব চলে আসছে যে আমরা তো আজকে সংখ্যার দিক থেকেও বেশি, আজকে এরকম এই অস্ত্রের দিক থেকেও বেশি, আজকে জনবল আমাদের বেশি, অস্ত্র বড় বেশি, এই যখন ফখর চলে আসছে তো আল্লাহ তাআলার কাছে এটা খুব অপছন্দ হয়েছে। যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদের অবস্থা বেগতিক হয়ে গেছে। বেগতিক অবস্থার একটা সন্ধানে ছিলেন মক্কা বিজয়ের দিন বাহ্যিকভাবে যারা রাসূলুল্লাহর হাতে মুসলমান হয়েছেন, আভ্যন্তরীণভাবে আন্তরিকভাবে মুসলমান হয় নাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল যে সাইবা ইবনে উসমান, সে তার অবস্থা হলো বদরের মাঠে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তার আব্বা শহীদ হয়েছিলেন, ইন্তেকাল করছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তার চাচা ইন্তেকাল হয়েছিলেন। ওই প্রতিশোধের ঘা তার ভিতরে খুব বেশি করে জ্বলতেছিল। সাইবা ইবনে উসমান সে মক্কা থেকে যখন রাসূলুল্লাহর বাহিনীর সাথে যায়, ভিতরে ভিতরে কুত্তা এরাদা করছে, খুব কঠিন করে এরাদা করছে যে আমি মুসলমানদের সাথে যাচ্ছি তো ঠিক, কিন্তু যদি কোনো সুযোগ পাওয়া যায় তাহলে মুহাম্মদকে হাত ছাড়া করবো না, মুহাম্মদের উপর আমার ওই পিতৃ হত্যার এবং চাচা হত্যার প্রতিশোধ নেব। এই সন্দ মুসলমানদের কাস্তাধিক্য সংখ্যাধিক্য যখন এদেরকে বেশি প্রফুল্ল করে ফেলল তো আল্লাহ তাআলার কাছে অপছন্দ হইল, তারা খুব কঠিন করে আক্রমণ করলো, মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ তাআলার ভাষায় যে পুরা জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও মুসলমানদের জন্য খুব সংকীর্ণ হয়ে গেল, মুসলমানরা দিক বিদিক হয়ে ছোটাছুটি শুরু করলো। সাইবা ইবনে উসমান এই সময়টার জন্য অপেক্ষা করতেছিল, সে খুঁজতে লাগলো যে রাসূলুল্লাহ কোথায় আছে। খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহর সামনে চলে গেল, সে দেখলো যে এক পাশে ডাইন পাশে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে আবু সুফিয়ান ইবনে হারেসা, বাম পাশে আবু সুফিয়ান ইবনে হারেসা, ডান পাশে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুতেই সে রাসূলুল্লাহর কাছে যাওয়ার মতো অবস্থান করতে পারতেছে না, তো পিছন দিক থেকে, তারা সম্মুখ দিক ছিল, পিছন দিক থেকে সে অনেক দূর ঘুরে রাসূলুল্লাহর কাছাকাছি চলে আসলো। এরকম আক্রমণ করবে এই অবস্থার মধ্যে চলে গেল, তো রাসূলুল্লাহ ঘাড় ফিরে তার দিকে তাকাইলেন, ডাক দিলেন সাইবা এদিকে আসো। কি ডাক দিলেন? সাইবা এদিকে আসো। সাইবা উপস্থিত হইলেন, তো সাইবার বুকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাত রাখলেন, বুকের মধ্যে হাত রেখা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ সাইবার অন্তর থেকে শয়তানকে দূর করে দাও। আল্লাহু আকবার, আল্লাহ সাইবার অন্তর থেকে শয়তানকে দূর করে দাও, আল্লাহ সাইবার অন্তর থেকে শয়তানকে দূর করে দাও। সাইবা বলেন অবস্থা এতটা বৈপরীত্য হয়ে গেল, দুনিয়ার সবচেয়ে বড় যেই লোকটাকে আমার কাছে দুশ্মন মনে হইত, এখন রাসূলুল্লাহ দোয়া করার পরে আমার বুকে হাত রাখার পরে আমার কাছে কেমন যেন মনে হইতে লাগলো আমার চোখ থেকে বেশি প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জিহ্বা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি প্রিয়, হাত থেকে মুহাম্মদ ইসলামের হাত বেশি প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থা থেকে ঘোষণা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কাছে যতক্ষণ পর্যন্ত না অবস্থাটা এই পর্যায়ে চলে যাবে যে তোমার হাত থেকে ভালো লাগবে কার হাত? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। তোমার চোখ থেকে ভালো মনে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ। তোমার জবান থেকে তোমার কাছে ভালো না হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। আজকে তো ওই পরীক্ষা নয়, হিজরতের পরীক্ষা নয়, ঘরের পরীক্ষা নয়, আমার জবান দিয়ে আমি এলাহে কালিমাতুল্লাহর কিছু কথা বলব, আল্লাহর জমি আল্লাহওয়ালাদের সামনে আল্লাহ তাআলার কিছু কথা বলব, এর পরীক্ষা নিতে হয়। ভূমিকার মধ্যে আজকে কথাগুলি বলতেছিলাম, এখানে সকলেই মনে করেন যে মিরপুরের বাসিন্দা, আমাদের মহব্বত ওই পর্যায়ে নয়, আমাদের মহব্বত ওই পর্যায়ে নয়, মসজিদের ভিতরে থেকে আমরা আল্লাহর জন্য কিছু কথা বলবো কেমন যেন আমার অন্তর এটার মধ্যে বাধা দিয়ে রাখে, ঠিক না? আপনি আপনার মনকে, আমি আমার মনকে জিজ্ঞেস করি যে আমি কি ওই পর্যায়ের মুমিন হইতে পারবো? আজকে যদি আমার কাছে নির্দেশ আসে, আজকে যদি আমার কাছে এই নির্দেশ আসে, জিহাদ ইনফি সাবিল, তুমি আল্লাহর জন্য জিহাদ করতে হবে। আজকে মিরপুরের মধ্যে হাজার হাজার বাসিন্দা একটা জাতীয় স্টেডিয়াম বানায়া খেলার নাম দিয়ে এদেশের যুবক যুবতীদেরকে এরকম মাঠের মাঝখানে যে উলঙ্গপনার মধ্যে নামায় দিতে, আমি আমার ভাষায় বলি, গত জুমার শেষ অংশের মধ্যে এই 14 ফেব্রুয়ারির বেহায়া দিবস দিয়ে কিছু আলোচনা আনার কথা ছিল, সময়ের অভাবে ভালোবাসার নাম দিয়ে, সংস্কৃতির নাম দিয়ে, এদেশের ওই দেশের মহব্বতের নাম দিয়ে আমাদের যুবক যুবতীদের সামনে এই যে উলঙ্গপনাগুলি ছড়াইতেছে, আমি আমার ভাষায় বলি, এগুলি যদি হয় মহব্বতের উপকরণ, বাপ্পি লাহিড়ি কাইরা এদেশে উলালা উলালা গান গাওয়াইবা, এটা যদি মহব্বতের উপকরণ হয়, ভালোবাসার উপকরণ হয়, বন্ধনের উপকরণ হয়, তাইলে এর বহির প্রকাশ হল, ভালোবাসার বহির প্রকাশ হল তোমার আমার মেয়ের গায়ে অ্যাসিড পড়া, ঠিক না? ভালোবাসার বহির প্রকাশ হবে তোমার আমার মেয়ে যখন কলেজ থেকে বের হবে, তখন এর চোখে চোখ রেখা ইফিং করা, টিটকিরি মারা, ঠিক ঠিক না? ওইগুলি যদি উপকরণ হয়, এগুলি হবে বহির প্রকাশ। আর বহির প্রকাশের একটা রেজাল্ট আছে, এর রেজাল্ট হলো আমি আপনি এখন বাংলাদেশের সংসদে দেখতেছি যে এই দেশের জন্য আইন করা হইল, এই দেশের জন্য আইন হইল, কেউ যদি তার মোবাইলও এরকম যৌন উত্তেজনাবর্ধক কোন সরসরিবর্ধক কোন বিষয় রাখে, তার জন্য 10 বছরের সশ্রম কারাদণ্ড। তুমি একদিকে ভালোবাসার উপকরণ যোগায় দিলা, এরকম ভারত থেকে নর্তকীদের কি আইনা জাতীয় স্টেডিয়ামের ভিতরে এদেরকে বাংলার ইমানওয়ালা যুবক যুবতীদের সামনে উলঙ্গ করে ছেড়ে দিলা, ভালোবাসার উপকরণ এদের সামনে ঢেলে দিলা, তো এরা তো এদের ভালোবাসার বহির প্রকাশ করবেই, ঠিক ঠিক না? এরা তো এদের ভালোবাসার বহির প্রকাশ করবে, এইভাবে সেঞ্চুরি ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করবে এরা, ভালোবাসার প্রকাশ করে মিষ্টি বিতরণ দিয়া, ঠিক ঠিক না? এখন তুমি যতই আইন করো সংসদে বসে বসে, সংসদে বসে বসে তুমি যতই আইন করো, তুমি এই আইন দিয়ে তাদের এই ভালোবাসার বহির প্রকাশকে বন্ধ করতে পারবা না, এই জন্য পারবা না, কারণ তাদের হাতে ভালোবাসার যে উপকরিয়া দিত তা তো তারা গ্রহণ করছে তাদের দিল থেকে, ঠিক না? আর যদি তুমি গ্রহণ করতে এইভাবে এদের জন্য যদি তুমি সংবিধান এটা দিয়া দিতা, এদের জন্য যদি তসবি তুমি এটা দিয়া দিতা, হয়তো তোমার এর সামনে এক যুবক পড়ে গেল, যুবক তো যুবকের হাতে মদের বোতল, হযরত উমর কেমন ভয় পাইতেন সাহাবায়ে কেরাম, আমি আমার আলোচনার মধ্যে বিভিন্ন সময় বলি, উমরের চোখে চোখ রেখে কেউ কথা বলতো না, তার ইজ্জত ওয়াকারের কারণে, তার বরত্বটা তাদের সামনে এমন ছিল, কাফের মুশরিকরা তো তার নাম শুনলেই ভয় পাইত। উমরের সামনে এক লোক ধরা পড়ে গেছে, যুবক, হাতে কিসের বোতল? মদের বোতল। আল্লাহু আকবার, ওই যুবক তো দেখা 12টা বাজে গেছে, এমন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজকে যদি উমরের সামনে দিকে আমার বাতে দাও, আমার জীবনে আমি আর কোনোদিন মদ স্পর্শ করবো না। তোমার বলে এই যুবক হাতে কি খোলো, মদ পাইলে অবস্থা কি হবে বুঝেননি? আর তোমার এমন কঠিন ছিলেন, তার ছেলের অপরাধ পাইছে আবদুল্লাহ, এরকম সারা আরবের লোকদের সামনে তার 100 দোররা মারছে, ওই দোররা খায়া সে শহীদ হয়ে গেছে। আল্লাহ, ওই যুবক তো জানে উমর ছাড়বে না, তার হাতে কি? কামিলুল মুমিনিন শরবতের বোতল। আল্লাহ আকবার, জোরে বলেন না আল্লাহ আকবার, শরবতের বোতল। তোমার বলতেছে শরবতের বোতল, তোর হাতে আমি দেখতেছি মদের বোতল, তো যুবক যে শরবতের বোতল মুখ দিয়ে বের হয়ে গেছে এটা নিজেও জানে না কিভাবে বের হয়েছে, তো আল্লাহ তাআলার কাছে তার তওবাটা পছন্দ হয়ে গেছে। তোমার কত এরকম শরবতটা আমার হাতে ঢেলে দে, তোর শরবত কর্তিকে কি না আনছে আমি এটা দেখব, কোন বাজারের শরবত। তো যুবক তো হাত নাড়ানোর কোনো সুযোগ নাই, সে পিক হইলা দিবা খুই উমরের হাতে ঢেলে দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা মুখে নিলেন, মুখে নিয়ে দেখলেন যে দুনিয়ার কোন বাজারে যেই শরবত তার বোতলের মধ্যে ঢোকানো আছে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। এখন আমাদের যুবকদের হাতে তুলে দিচ্ছে কি, আমাদের বিচারকরা, আমাদের রাষ্ট্রের পরিচালকরা আমাদের যুবকদের হাতে ভালোবাসার উপকরণ তুলে দিলেন, বাপ্পি লাহিড়ির উলেলা উলেলা গান, ঠিক ঠিক না? এদের সামনে গান তুলে না দিয়ে যদি তুমি তুলে দিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এদের হাতে যদি তুলে দিতা আল ইসলাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক সুর যদি তাদের সুরে বাজায় দিতা যে কিতাব তোমার সামনে তুলে ধরা হইল যুবক, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, ঠিক ঠিক না? এর সামনে যদি তুমি তুলে দিতা রাসূলুল্লাহর ওই আদর্শ, যে আদর্শের কথা রাসূলুল্লাহ বলে দিবেন লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তুমি তো মুমিন হইতে পারবে না, এই জমিনে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইতে পারবে না যতক্ষণ না আমাকে বেশি ভালোবাসো। এখন তার সামনে আমি তুলে দিতে ইন্ডিয়ান নর্তকীদের গান, এখন যদি আমি সংসদে সারা জীবন আইন করে শাস্তি হবে শাস্তি হবে, তার মোবাইলে তো এরকম কোরআনের সূরা ফাতিহা বাজবে না, তার কোরআনে ওই উলঙ্গ নর্তকীদের নর্তকী বাজবে, ঠিক ঠিক না? সারা জীবন যদি চলতে থাকে আইন করা বন্ধ হবে? পেপার পত্রিকায় খুললে আজকেরই মানচিত্র, আজকেরই মানচিত্র ঢাকা শহরের শিক্ষিত সমাজ, আপনারা আজকের এই মানচিত্র যদি পেপার খুলে দেখেন, মিডিয়া খুলে দেখেন, বাস্তব অবস্থা আরো কতটা শোচনীয়। মাঠ পর্যায়ে যদি আপনারা যান, দেশের কোন সভ্য মানুষ রাস্তাঘাটে চলার মতো অবস্থা নাই, ঠিক ঠিক না? দেশের কোন সভ্য মানুষ রাস্তাঘাটে চলার কোন অবস্থা, টিটকারি ইত্যাদি ধর্ষণ, তারপরে অ্যাসিড নিক্ষেপ, খুন, রাজানি, মারামারি, কাটাকাটি, অন্যায়, অত্যাচার, অবিচার আর বেবিচারের পাল্লা এত ভারী হয়ে গেছে, কোন যুবতী মেয়ে তার ঘরের দরওয়াজা বন্ধ করে তার যৌবনকে হেফাজত করা কঠিন হয়ে গেছে, ঠিক ঠিক না? এই অবস্থায় যদি আপনি হাজারো আইন করেন কাজ হবে না, এই অবস্থায় আইন হলেও তাদের সামনে তুলে দেওয়া একটা আদর্শ, আল মার উমামান আহাব্বা, আল মার উমামান আহাব্বা, তাদের সামনে তুলে যাওয়া ওই সমস্ত যুবকদের চিত্র যারা তাদের জান মাল সব কিছু রাইখা চলে যেতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যেতেন, পানি পাইতেন না, আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ দোয়া করতেন জান্নাতি পানি দিয়ে ওই সমস্ত যুবকদের লাশ আকাশে ফেরেশতারা ধোয়া দিতেন, রাসূলুল্লাহ জমিনকে বলতেন এই মাত্র আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে তার লাশকে গোসল করায় দিতেন। এদের সামনে এই চিত্র তুলে দাও, এই সমাজের মধ্যে খুনাখুনি বন্ধের জন্য, রাহজানি বন্ধের জন্য, ইফতিদিং বন্ধের জন্য, বেহায়াপনা বন্ধের জন্য 14 তারিখ আসলে তুমি সব মিডিয়াগুলি খুলে দিবা, উলঙ্গদের উলঙ্গপনা এরকম ছড়ানোর জন্য সংসদে বৈশা বৈশা তুমি আইন করবা, 10 বছর জেল হবে, কশ্চিন কালে উলঙ্গ পড়া বন্ধ হবে না, ঠিক ঠিক না? এদের সামনে উলঙ্গ পড়া যদি বন্ধ করতে হয়, এক আদর্শ এদের সামনে তুলে দাও যে এই আদর্শকে তোমরা তোমাদের বন্ধু বানায় নাও, যেমনটা বন্ধু বানাইছিলেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প বয়স হাঁটি হাঁটি পা পা হইতেছে, রাসূলুল্লাহরে টিটকারি করতেছে, সাহাবায়ে কেরাম বিলাল হাবশি আফ্রিকার কালো বিলাল ছিল, আজান দিতেছে, যুবকরা শিশুরা কৈশোররা ভেঙ্গি কাটতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাসূলুল্লাহর নজর পড়ে গেছে আবু মাহজুরার দিকে, আবু মাহজুরা একটু বড় সরো ছিল, গ্রোথ একটু ভালো ছিল, দেখতে শুনতে নেতা নেতা টাইপের মনে হইত, ডেকে নিয়ে আসেন আবু মাহজুরা এদিকে আসো, নাম জিজ্ঞেস করলেন, নাম কি? নাম বললো, করো কি? ঘোরাফেরা করি, গন্ডামি করি, সন্ডামি করি, মানুষে ভেঙ্গি কাটি, ইফতিদিং করি, এই মার্কা কাম করি। রাসূলুল্লাহ বললেন এতক্ষণ কি কইতেছিল বলো, কি করতেছিলাম? বেলালে হাফসি আজান দেয় আর এগুলি ভিংচি কাটে, ওদের উত্তর শরীরে এখনো পর্যন্ত একদল আছে আজানের শব্দ শুনলে এরা ভিংচি কাটে, ঠিক ঠিক না? গত জুমায় বলছিলাম ওপাই ইবনে আদি মহিতের উত্তর শরীরা এখনো এই সমাজের মধ্যে আছে নির্বাচন আসলে এরা বলে মসজিদে দাঁড়ায় আমরা কালিমা পড়ছি, এরাই যখন কোরআনের ওই ভাষায় আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআহুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা যখন ঈমানওয়ালাদের সাথে মাদ্রাসায় আসে, মসজিদে আসে, নির্বাচনের সময় তাদেরকে জিজ্ঞেস করে এখানে কেন আসছেন, তাহলে আমরা তো তোমাদেরই সাথী। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, প্রত্যন্তরে এরা যখন এদের আড়ালে এদের গোপনে শয়তানদের সাথে সাক্ষাৎ করে, আল্লাহর ভাষায় শয়তান মানে এরা এদের দুস্থদের সাথে সাক্ষাৎ করে। আবু মাইদকে উবাই ইবনে খালফ জিজ্ঞেস করতেছেন মুহাম্মদের সামনে কালিমা পড়ছিল কিসের কালিমা, আবু মাইদ বলে গতকালকে যে কালিমা পড়ছিল এটা ইজ্জতের কালিমা, আমার সম্মানের কালিমা, আমার নির্বাচনের কালিমা, ওইটা ছিল রাজনৈতিক কালিমা, আমার দস্তরখান থেকে মুহাম্মদ উঠে গেলে তো আমার ভূত মারা যাবে, এই সমাজে আমার মুখ থাকবে না, ঠিক ঠিক না? এই উকবা ইবনে আবি মুইতের উত্তর শরীরে এখনো আছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় বলে যে আমরা তো তোমাদেরই সাথে। যখন এরা মসজিদ থেকে বের হয়ে যায় মদের আড্ডা খায় বিদেশি প্রভুদের সামনে এরা বসে বলে আমরা তো মোল্লা মৌলভীদের সাথে যা কইরা আসলাম ওইটা তো এরকম ভূত আনার রাজনৈতিক কালিমা মাত্র, ঠিক ঠিক না? পক্ষান্তরে আমরা তো ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম কালু ইন্না মাআহুম, আমাদের সাথে আমরা মদ খানারই আড্ডাবাজ, আমরা শরাব খানারই আড্ডাবাজ, আমরা জিনা খানারই আড্ডাবাজ। জিনা খানার আড্ডাবাজ যদি তারা না হবে তাইলে এই দেশে আমরা যাদেরকে ব্যবসা বলতাম এদেরকে এখন যৌনকর্মী বলে লাইসেন্স দিতে পারে না, ঠিক ঠিক না? যারা যৌনকর্মীর লাইসেন্স দিছে এরা তো বিদেশ থেকে আসে নাই, এরা নির্বাচনের সময় এই মসজিদে দাঁড়াই এরা আজান গেছে আল্লাহু আকবার, ঠিক ঠিক না? এই জায়গা থেকে যখন পার হয়ে গেছে আড়ালে গেছে এরা এদের শয়তানদের সাথে দেখা করছে, শয়তানরা এদেরকে কুবুদ্ধি দিছে এদেশের ব্যবসাদেরকে তোমরা কর্মী বানায় দাও, তাইলে দেহ আপনার উলঙ্গ পোনার স্থায়ী লাভ এদেশে এরকম ভরপুর হয়ে যাবে। এখন শতকরা 90% মুসলমানদের দেশের মধ্যে জানিয়াদের লাইসেন্স দিয়ে এরকম যে হোটেলগুলি চলতেছে এই হোটেলগুলি তো যারা এখানে দাঁড়ায় স্লোগান দিছিল তারাই পরিচালিত করতেছে, ঠিক ঠিক? আবু মাহদুরা উত্তর শরীরা যুবকরা এখনো আছে, আবু মাহদুরা রাসূলুল্লাহ ডাইকে নিলেন, আবু মাহদুরা কি ভ্যাং চাইতেছিলা, টিটকারি কি করতেছিলা বলো? রাসূলুল্লাহর তো একটা প্রভাব আছে, প্রথম জুমায় রবিউল আউয়ালের প্রথম জুমায় আলোচনা করছিলাম, রাসূলুল্লাহর ডান পাশে এরকম 1000 গজ, বাম পাশে 1000 গজ, সামনে 1000 গজ, পিছনে 1000 গজ, মতান্তরে আরো কম বেশি হইতে পারে। এই এতটুকু জায়গা রাসূলুল্লাহর সম্মানের খাতিরে তার ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন, মানুষগুলি প্রভাবিত থাকতো, তার সামনে এসে খারাপ কিছু বলতে পারতো না। আবু জেহেল রাসূলুল্লাহর কাছে পাঠাইছে এক ভিক্ষুকরে, যাও মুহাম্মদের কাছে নিয়ে আসো লজ্জা পাওয়ার জন্য, লজ্জা পাওয়ার জন্য। রাসূলুল্লাহ আবার ফিরা তার কাছে পাঠাইছেন, আবু জেহেল বলেন আমার সত্য বলা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ এমন অবস্থা আমার সামনে দেখি যে অজগর সাপের মতো বিশাল বড় একটা উট আমাকে এরকম হা করে ঘাস করে ফেলার মতো অবস্থা হয়ে গেছে। আল্লাহ আকবার। তো রাসূলুল্লাহ আবু মাহজুরে বলছে, তা আবু মাহজুরে তো একটা যুবক মাত্র, রাসূলুল্লাহর কথা এমনি এনে পিছন থেকে সমাজের নেতৃবৃন্দের কুপরামর্শে স্লোগান গায়, নেতৃবৃন্দের কুপরামর্শের কারণে এরা মোল্লা মৌলভীদেরকে গালি দেয়, আসলে তো ভিতরে ওইটা নাই। রাসূলুল্লাহ যখন বলছেন বেটা কি ভ্যাং চাইতেছিলে বল, আমার সমাজের মানুষগুলি আমার শিখাইছে এই জন্য আমি ভ্যাং চাইতেছিলাম, আসলে আমার ভিতরের কথা না, ক কি ভ্যাং চাইতেছিলে এটা বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? রাসূলুল্লাহর পছন্দ হয়ে গেছে এই আবু মাহজুরার মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয়ে পছন্দ হয়ে গেছে। রাসূলুল্লাহ মনে মনে আল্লাহর কাছে দোয়া করে ফেলছেন, বলে এর পরে কি বলতেছিলা বলো? আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই জমিনের ইলাহিয়াতের মালিক কে? আল্লাহ। এর পরে কি বলতেছিলা? আবু মাহজুরা চুপ করে রইছে কিছু বলে না। আবু মাহজুরা বলতেছেন বলো এর পরে কি বলতেছিলা, রাসূলটা ধমক লাগাইতেছে। আবু মাহজুরা মনে মনে বলেন, এরপরে আবু মাহজুরার মুখ দিয়ে কথা বের হইছে, আমার মনের মধ্যে যা ছিল ওইটা যদি বলে দেই তাইলে তো শেষ, মুহাম্মদকে রাসূল বলা যাবে না, এটাই তো আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে শিখাইছে। এখন ওইটা আর বলতে চাইলাম না, তো রাসূলুল্লাহ এরকম আমার চুল ধরে জোরে একটা টান দিলেন, এই পেটা এদিকে কি বলতেছিলে বল, আবু মাহজুর আর মুখ দিয়ে বের হয়ে গেছে, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু মাহজুর বলেন আমার মুখ দিয়ে যখন এই কথাটা বের হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু মাহজুর বলেন এতক্ষণ পর্যন্ত যে লোকটার মহব্বত আমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় বিশ্রী মহব্বত ছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বের হওয়ার সাথে সাথে দুনিয়ার সব থেকে বেশি এই লোকটার প্রতি মহব্বত হইতে বেশি লাগলো। এখন যুবকদেরকে এই জিনিস শিখাই দাও, এই জিনিস শিখাই দাও, তাইলে দেখবো তো এই সমাজের মধ্যে তোমার মেয়ে নিয়ে আর আমার রাস্তায় কোনো যুবক কুৎসিত কাণ্ড করবে না, ঠিক না? কে কার মেয়ে নিয়ে সবচেয়ে বেশি হয়রান এটা যদি জিজ্ঞেস করেন এই সমাজের মধ্যে, যার ঘরে দুইটা যুবতী মেয়ে আছে যার, তাকে জিজ্ঞেস করে দেখেন এই সমাজের মধ্যে সে কত বড় পেরেশানির মধ্যে আছে, কত বড় পেরেশানির মধ্যে আছে। এই যুবকদেরকে এই কথা শিখাই দেন, স্টেডিয়ামে যেও না, পার্কে যাওয়ার দরকার নাই, টিএসসির চত্বরে যাওয়ার দরকার নাই, চন্দ্রিমা উদ্যানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মহব্বত তোমার একটা নারীর ক্ষেত্রে প্রকাশ করতে চাও, রাসূলুল্লাহর আদর্শ খোঁজ, তুনকাহুল মারআতুলি আরবাইন, এমন এক যুবতী খুঁজো যে এই যুবতীর মধ্যে চার গুণ পাওয়া যায়, কয় গুণ পাওয়া যায়, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, সুন্দর দেখতে চাও তো সুন্দরই দেখো, মালওয়ালা পছন্দ করতে চাও তো মালওয়ালাই দেখো, ভালো বংশ দেখতে চাও তো ভালো বংশই দেখো, ফাসরিবি জাতির দিন সবগুলি দেখো, তো সর্বশেষ যেটা দেখবা সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো তোমার তার ভিতরে আল্লাহর দেওয়ার দিন আছে কিনা সেটা দেখো, যদি দিন থাকে তো লিতাসকুনু ইলাইহা, তুমি তার কাছে শান্তি পাবে, তোমার মহব্বতটার সাথে এমন হবে তুমি শান্তি পাবে, বিশ্ব বেহায়া দিবসে এই দেশের পেপার আজকেও দিচ্ছে কালকেও দিচ্ছে ভালোবাসার মানুষকে না পেয়ে আত্মহত্যা করছে, আত্মহত্যার কি কারণ আছে, ওটা তো আত্মহত্যা করবেই, টিএসসির চত্বরে বসে বসে যদি ভালোবাসার উপকরণ হয় ভালোবাসার প্রকাশ হলো ওই যুবককে না পেয়ে, কারণ তার জীবন জৈবস্য যা হারাইছে তার আফসোস করতে করতে আত্মহত্যা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এদেরকে যদি এই জিনিস থেকে বাঁচাইতে হয় তাদেরকে শিখাই দাও, ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এমন এক যুবতীকে তুমি বিবাহ করো যেই যুবতী তোমাকে মাওয়াদ্দার সম্পর্ক করে দিবে, যে যুবতী তুমি এরকম অসুস্থ হয়ে গেলে পেরেশান হয়ে যাবে, তুমি এরকম বেকার থাকলে সে তোমার সমস্যা সমাধান করবে, তোমার উপর চাপ প্রয়োগ করবে না, আমাকে একটা শাড়ি এনে দাও গহনা এনে দাও, তোমাকে উৎসাহিত করবে সব সময় ওয়াজিহাদিন সিবিলি, তুমি সর্বাবস্থায় তোমার থাকো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। মক্কার যুবতীরা মদিনার যুবতীরা ফখর করত, আমার স্বামী আমাকে যুদ্ধে গেছে, আমার ভাই আমাকে যুদ্ধে গেছে, আমার সন্তান আমাকে যুদ্ধে গেছে, হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ার মুখের যুদ্ধে হযরত উমরের সময়ে সন্তান গুলিরে ডাইকা বলছেন, ইয়া বুনাইয়া আসলাম তুম তাইনা, আমি যত্ত সহকারে ইসলাম গ্রহণ করছো, আমি বাধ্য করি নাই তোমাদেরকে ইসলাম গ্রহণ করছো, ইসলাম গ্রহণ যেহেতু করছো তোমরা শুনে রাখো, তোমাদের পিতৃত্বের সাথে আমি কোনো হারামি করা করি নাই, তোমাদের মাতৃত্বের এই এই সনদের মধ্যে আমি কোনো দাগ লাগাই নাই, তোমরা যে সন্তান হিসাবে আসছো দুনিয়ার মধ্যে সনদও ঠিক মাতৃত্বও ঠিক, তোমাদের মাতৃত্বের কালিমার মধ্যে কোনো কালিমা লাগে নাই, আল্লাহু আকবার, আসলামতুম তাইনা ওয়া হাজারতুম মুখতারিনা আনতুম লাবানু রাজুলিন ওয়াহিদ, তোমরা এক বাপের সন্তান, আগামী কালকে যখন যুদ্ধে যাবে আগামী কালকে প্রত্যেকে যখন তোমরা হাতে তরবারি নেবে সর্ব অবস্থায় তোমরা ভরসা করবে আল্লাহর উপর। আগামী জমা এখান থেকে আলোচনা শুরু করব, এই বাণীগুলি যুবকদেরকে শিখাই দেন, দেখবেন তো পুরো সমাজ ঠিক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝ দান করুক, আমিন। Thank you.